করতে সক্ষম হন, তখন ওই ব্যবসায়ী সেই অনুযায়ী আগামী বছরটি কিভাবে তিনি এই ঘাটতিগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন সেই বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেন। ঠিক মানুষ প্রতিটি জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিদিন প্রতি মুহূর্ত যে কাজ করছি সেই কাজের হিসাবগুলি যদি আমি সামনে একটি পাতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হই, যে আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন এবং জাগতিক জীবন, সকল জীবনে আমি কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি, কতটুকু ব্যর্থতা হয়েছে, এই কথা যদি আমরা চিন্তা করে দেখতে সক্ষম হই, তাহলে অবশ্যই আমরা পরের দিনে যেন আমার যে ক্ষতি হয়েছে আজকে, আজকের মাসে, আজকের বছরে, পরের দিনে, পরের মাসে, পরের বছরে, সেই সমস্ত ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, তাহলে আমি সফল কাম হতে পারবো। দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা নববর্ষকে শুভ নববর্ষ বলে সাদরে বরণ করে নেওয়ার জন্য যে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু এই বছরে কি করণীয় এবং বিগত বছরে কি করেছি সেইটাকে আমরা খতিয়ে কখনো দেখি না। আজকে দেশ জুড়ে, অন্য দেশের কথা বাদ দিলাম, বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের লাখো লাখো মানুষ এই নববর্ষকে বরণের নামে 31st night যেভাবে পালন করছে, যেভাবে বেহায়াপনা ও নগ্নতা প্রকাশ করছে, তা দেখে সত্যি একজন আদর্শবান মানুষ, একজন বিবেকবান মানুষ, একজন সভ্য মানুষ অবশ্যই লজ্জা পাওয়ার কথা। এ দেখে তো সভ্য মানুষ যদি লজ্জা নাও পায়, শয়তানও লজ্জা পায়। তথা কথিত সভ্যতার নামে আজকে এই 31st night মধ্যরাতে যেভাবে নগ্নতা প্রকাশ করা হচ্ছে, যুবক যুবতী একসাথে, নারী পুরুষ একসাথে নিজের ইজ্জতকে লেলিয়ে দিয়ে এই তথাকথিত সুখের নামে নববর্ষকে যে গ্রহণ করা হচ্ছে, সেটা সত্যিকার অর্থেই লজ্জাস্কর বিপর ব্যাপার। এটাই কি আসলে নারী স্বাধীনতা? এটাই কি আসলে মানুষের সভ্যতা? এটাই কি আসলে উন্নতির চরম শিখর? না, আসলে যদি আমরা সত্যিকার অর্থে এই বিষয়গুলি চিন্তা করে দেখি, তাহলে দেখতে পাব যে এখানে আমাদের যেমন শ্রম নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, আর এই সময়, শ্রম, অর্থ এটা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করছে। ফলে এই ব্যক্তি যে সারাদিন এই রাত 12টি বাজবে কখন এই অপেক্ষায় যে সময় গুনছেন, অপেক্ষা করছেন, এবং এইটাকে বরণ করার জন্য বিভিন্নভাবে যে সাজসজ্জার আয়োজন করছেন, আলোক বাতির আলোকসজ্জার আয়োজন করছেন, বিভিন্ন ধরনের পটকাবাজির আয়োজন করছেন, এতে নিশ্চয় তার সময় যাচ্ছে, শ্রম যাচ্ছে, মেধা যাচ্ছে এবং পয়সাও যাচ্ছে। কিন্তু ফলাফল তিনি কি পাচ্ছেন, এটা কি আমরা কখনো হিসাব করে দেখেছি? কোনো বিবেকবান মানুষ, কোনো সজাগ মানুষ, কোনো হিসাবী মানুষ যদি এটা চিন্তা করে দেখেন, তাহলে তিনি জিরোতেই থাকবেন, বরং জিরো থেকে নিচের দিকে যাবেন। কেননা এই সময় তিনি তার নিজের জীবনে ব্যক্তিগত কোনো ফায়দা আনতে পারেননি, ধর্মীয় জীবনে কোনো ফায়দা আনতে পারেননি, অর্থনৈতিক জীবনে কোনো ফায়দা আনতে পারেননি, এবং রাষ্ট্রীয়ভাবেও কোনো ফায়দা তিনি উপহার দিতে পারেননি। সুতরাং এই অপচয় থেকে, অকাজে সময় নষ্ট করা থেকে আমরা ফিরে আসি, ফিরে আসি সময়কে নিজের উন্নয়নের কাজে, পরিবারের উন্নয়নের কাজে, দেশের উন্নয়নের কাজে, রাষ্ট্রীয় উন্নয়নের কাজে ব্যয় করি। তাহলে নিজে যেমন উপকৃত হবে হব, সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, দেশ ফিরে পাবে একটা সুশৃঙ্খল পরিবেশ, শান্তিপূর্ণ সমাজ এবং উন্নয়নশীল অগ্রগতি দেখতে পাবে ইনশাআল্লাহ। যদি আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের কারণেই, আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তী প্রজন্ম এই সমস্ত বেহায়পনা দেখে দেখে তারা সত্যের আলোর দিকে আর ফিরে আসবে না, ন্যায়ের দিকে ফিরে আসবে না, বরং তথা কথিত সভ্যতার দিকে, সভ্যতার নামে অসভ্যের দিকে ফিরে যাবে। অতএব আমরা ফিরে আসি সেই আলোর পথে, সেই আদর্শের পথে, সেই আদর্শ ব্যক্তির নমুনার পথে, যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, যিনি বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শের মডেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসি, তাহলে এই নববর্ষে তথাকথিত পন্থা অনুযায়ী নববর্ষকে বরণের নামে বরণ না করে বরং আমরা চিন্তা করি যে বিগত 12টি মাস আমি কি অন্যায় করেছি, কি ভালো কাজ করেছি, এবং আগামী আজকে যে নতুন বছর শুরু হচ্ছে, আগামী দিনে আমি কিভাবে এই অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, কিভাবে আমি আরও বেশি বেশি ভালো কাজ করতে পারবো, এই ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। কেননা যদি আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের যে প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্যামেরাবদ্ধ রয়েছে, সেই ক্যামেরাবদ্ধ অবস্থা দেখে আমরা নিজেরাই সেদিন লজ্জিত হব, আফসোস করে বলব, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আফসোস করে সেদিন বলবেন, আমার যদি আজকের এই আমলনামাটি দেওয়া না হতো, আজকের এই ফলাফল যদি আমার হাতে না দেওয়া হতো, যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা বলবেন যে আজকের এই ফলাফল যদি আমাকে না দেওয়া হতো তাহলেই না কত ভালো হতো, আমার যদি হিসাবটি জানতে না পারতাম তাহলেই না কত ভালো হতো, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত তাহলেই ভালো হতো, মৃত্যুর পরে আবার কিছু দেওয়া হবে, আবার আমার জীবনের হিসাবনামা আমরা দেখতে পাবো, এইটা যদি না হতো তাহলেই ভালো হতো। আফসোস করে বলবেন, কেন? তিনি দুনিয়াতে এই বিষয়ে খেয়াল করেন নাই, অথচ দুনিয়াতে আমরা অতীতের জীবনের ফলাফল জানার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। এরাই সেদিন বলবেন, আল্লাহ বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই অতি নিকটবর্তী দিন সম্পর্কে যখন আমাদেরকে, তোমাদেরকে ভয় প্রদর্শন করেছিলেন, যেই দিন ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেই দিন প্রত্যেক ব্যক্তি তার কর্মফল দেখতে পাবেন, সেই দিন তারা, যারা কাফের, এই দিনকে যারা অস্বীকার করেছিল, তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই আফসুস, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলেই আমার জন্য ভালো হতো। সুতরাং আসুন আমরা শুভ নববর্ষের নামে অপসংস্কৃতি, নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অপব্যয় বর্জন করে সুশিক্ষিত সমাজ গড়ার জন্য নিজে সভ্য হই, সমাজকে সভ্য করি, আদর্শ করি, এবং অপব্যয় থেকে রক্ষা করে নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই, সমাজকে বাঁচাই, দেশকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।